ঝড় উঠেছে বাউল বাতাস, আজকে হলো সাথী সাত মহলা স্বপ্নপুরীর, নিবলো হাজার বাতি। ঝড় উঠেছে বাউল বাতাস, আজকে হলো সাথী সাত মহলা স্বপ্নপুরীর, নিবলো হাজার বাতি। ঝড় উঠেছে বিনার ঝংকারেতে, ক্ষুব্ধ জীবন উঠল মেতে, রুদ্র বিনার ঝংকারেতে, ক্ষুব্ধ জীবন উঠল মেতে, সকল আশার রঙিন নেশা ঘুচল রাতারাতি। ঝড় উঠেছে আকাশ জুড়ে দীর্ঘ শ্বাসের মাতন হলো শুরু, সুরের স্বপন ভাঙলো শুনে মেঘের গুরু গুরু, উড়ছে ফুলের ঘূর্ণি হাওয়া, সকল চাওয়া সকল পাওয়া, উড়ছে ফুলের ঘূর্ণি হাওয়া, সকল চাওয়া সকল পাওয়া, শুকনো পাতার মরমরে আজ করছে মাতামাতি। ঝড় উঠেছে বাউল বাতাস, আজকে হলো সাথী সাত মহলা স্বপ্নপুরীর, নিবলো হাজার বাতি।